কেন দাও তাকে বাবা নিজের রক্ত দিয়ে জন্ম দিয়েছে তোমাকে কত সাধনার ফল ভেবে দেখো রে লাল দশ মাস পেটে ধরেছে খালো যে মা বলা শেখালো শান্তি রাখো, জান্নাতের ছায়াতে থাকো, দুঃখ দিও না আমাকে, জন্ম দাতা পিতাকে, বাপ মার সেবা করো রে আল্লাহ, খুশি হবে রে মায়ের মনে, যে ব্যথা দে সে তো সুখে হয় না, সমাজ তাকে করে মায়ের দোয়া যে চায় না, মায়ের পশম খোদার কসম ছেলেকে বদোয়া দেয় না, মার মন গড়া মমতায় ভালোবাসা ছেলে যে মনে সে হোক না, দুঃখ দিও না আমাকে, জন্ম দাতা পিতাকে, বাপ মার সেবা করো রে হবে রে, মা বাপ বিয়ে দিয়ে দিল তোর সুন্দরী বউ পেলি, সেই মা বাপকে কেমন করে বল তুই ভুলে গেলি, মায়ের কথা লাগে আজ কাটা, বাপ তোর শত্রু হয়েছে শুনে বউয়ের কথা, গরম করলি তুই মাথা, মরলে মাতা পিতাকে খেতে দিলে না তাকে, দুঃখ দিও না মাকে, জন্ম দাতা পিতাকে, বাপ মার সেবা করো রে আল্লাহ, খুশি হবে রে মাকে, যদি কাঁদাও রাতে আল্লাহ হয়ে যায় নারাজ, খোদার গজব পড়বে রে ভাই, করো না এমন কাজ, মায়ের দুধের দেনা শোধ করা যায় না, মা যদি তোর মাপ না করে মই দল ইসলাম বলে যায়, মা বাপ অতি আপন হয়, বউকে আপন ভেব না, ছেড়ে যেতে সময় লাগে না, দুঃখ দিও না জন্ম দাতা পিতা কে বাপ মার সেবা করো রে আল্লাহ খুশি হবে রে। www.anibas.in